আমার যেও না ভুলে, ভেসে যাবো চোখেরই জলে। ওগো সাথী আমার যেও না ভুলে, ভেসে যাবো চোখেরই জলে। আমায় ভালোবেসে দিও না ছেড়ে, বেশি দিও না ছেড়ে, কেঁদে কেঁদে যাবো যে মরে। ওগো সাথী আমায় যেও না ভুলে, সাথী আমায় যেও না ভুলে, ভেসে যাবো চোখেরই জলে, ভেসে যাবো চোখেরই জলে। হৃদয়ের মাঝারে হায়, কেমন করে ভুলিব আমি তোমারে। তুমি আছো আমার হৃদয়ের মাঝারে, কেমন করে ভুলিব আমি তোমারে। তুমি চলে গেলে, চলে গেলে অনেকে দূরে, ও স্মৃতিটুকু রবে পড়ে। ওগো সাথী আমায় যেও না ভুলে, ভেসে যাবো চোখেরই জলে। আমায় ভালোবেসে দিও না ছেড়ে, কেঁদে কেঁদে যাবো যে মরে। তোমাকে ভালোবেসেছি, সবাই বলে আমি নাকি পাগল হয়েছি, আমি শুধু তোমাকে ভালোবেসেছি। ফোটা ফুলের মতো, ফোটা ফুলের মতো গেলে ঝরে, ও তবু মনে রাখে তারে। ওগো সাথী আমায় যেও না ভুলে, ভেসে যাবো চোখেরই জলে। আমায় ভালোবেসে দিও না ছেড়ে, কেঁদে কেঁদে যাবো যে মরে। কেউ বন্ধু প্রেমী করো না, মেয়ের হাসি দেখে কেউ পাগল হয়ো না। জেনে কেউ বন্ধু প্রেমী করো না, মেয়ের হাসি দেখে কেউ পাগল হয়ো না। মনে ব্যথা দিয়ে, ব্যথা দিয়ে যাবে যে চলে, ও কেঁদে কেঁদে যাবে যে মরে। ওগো সাথী আমায় যেও না ভুলে, সাথী আমায় যেও না ভুলে, ভেসে যাবো চোখেরই জলে। আমায় ভালোবেসে দিও না ছেড়ে, কেঁদে কেঁদে যাবো যে মরে। ভেসে যাবো চোখেরই জলে, কেঁদে কেঁদে যাব যে মোরে, ভেসে যাব চোখেরি জলে। This track download from jitmusic.in.